থেকে কোরআন মুখস্থ করে হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান শোনা এই পর্যন্ত এই হাদিসের পথে থাকা এবং মাহফিলের শেষ প্রান্তে এসে আমি পুনরায় আপনাদের সাথে হাজির হওয়া কোরআন সুন্নাহকে সম্মান করতে উপভাবনা যে এই আলোচনা একটা যে মাথায় পাখি বাদে নামাজ পড়লে এক টাকা সত্তর টাকা সওয়াব হবে, আপনি সেটা ঠিক না। এরকম একটা বাক্য শুনে আসছেন এখন বলছে দেখে বলে গেতাম, আমি কোন রাত্রে একটু ঘুমাবো না, এটা দিবি, কিন্তু আমাদের অনেক বাইরে দেখি ভাষা বাংলা থাকে না, নানা সম্প্রদায় যাবার সুযোগ হয়, এরকম মুসলমান আছে না, এবার তো ভাষা বাংলা নাই, নানা সুযোগ প্লাস শুরু হইল কি মাইনাস প্লাস ও মাইনাস এর দিকে গেল, নানা সম্প্রদায় সুযোগ হয়, নানা সম্প্রদায় কুশল হয়, নানা সম্প্রদায় মানুষ এই গালি লাগা সব করে, খুব অসুবিধা গালি লাগা সব করে, আমার কথা শুনো, নানা সম্প্রদায় আবার লুঙ্গি কুশল বাড়ি কাটে কুশল রাখা শুনতে হবে, সুবহানাল্লাহ সব মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা বান্দা বিচার করতে পারেনিস, বেশি সতর্ক থাকতে হবে তোমার মা বাবার চোখ দিয়ে পানি পড়ে, মা বাবার কলিজায় আঘাত লাগে, তুমি যখন শিশু ছিল মা বাবাকে কত জানি বা মা বাবা কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিতে কোনো দিকে কোনো টাকা নাই আল্লাহ وصدق الوعد صدق الوعد الله رب العالمين তোমার উপরে কত কত সন্তুষ্ট এটা তো তোমাকে মানতে হয় বুঝতে হয় তোমার ভালোবাসাকে কাটাও তুমি যদি সকালে ইচ্ছা করো জান্নাতের দরজা খুলে তুমি সকালে আরম্ভ করতে পারো আর সেটা বললে তুমি সকালে জাহান্নামের দরজা খুলে তোমাকে দুনিয়ার লোক দেখা হলো তুমি জীবনে জীবনে কোনো মায়ের পায়ে এমন ভাবে পড়ে মায়ের কাছে থেকে আর দুর্বল হয়ে থাকতো না মা সবা তুমি জমে কিছুই বুঝতো না কারণ তোমার মা তোমাকে কথা শুনে মৃত্যু দিলে আমাকে মৃত্যু দিলে জীবিত জীবন মৃত্যু সন্ধিক্ষণে কি কষ্ট গুলো করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুমি সবাই ঘুমাইছে একমাত্র এখনো দেখবেন আজকের এই মাহফিল থেকে আপনি ঘরে আপনি এখনো বুঝতে চান না যাদের আব্বা মা নাই তারাই বুঝেন আব্বা মা কি জিনিস তারা আজকে হাজার চেষ্টা করেও মা বাবার খেদমত করার কোনো সুযোগ পায় না আপনি ভালো জিনিসটা ভালো ফল ভালো ভালো জিনিস আপনার মাকে আনবেন ভালো ভালো আপনার কি দরকার কি লাগবে আল্লাহ খুশি শ্বশুর বাড়িতে যাওয়া সম্ভব না, আমি এই জানা বিষয়ে বলি না, শ্বশুর বাড়িতে যারা যেতে পারছে এটা নিয়ে জানা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ভাইয়েরা কাল সিলেট শ্বশুর বাড়ি গেছে, ওই মা যদি ওই বাবা যদি আমাকে কষ্ট করে লেখা পড়া না করে, কষ্ট করে যদি এরকম মানুষ না বানাতে ওই শ্বশুর বাড়ি আমি পাওয়া সম্ভব অবস্থিত না। আরো দুর্ভাগ্য সমাজে আছে যারা ঈশ্বরের কাছে মনে করে কম দিয়ে যারা নিজের করে সকল নিজের বড়ি সকল ছাড়া আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা এজন্য আমি আল্লাহর দরবারে খুশি। সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবার জন্য আগে বরকত করবেন, আগে জিজ্ঞাসা করবেন কোন বলে বাবার কি দেখবো মায়ের কি দেখবো, মা বাবা বহুটাই না বললেও আপনি খুঁজে বের করবেন আমার বাবার কি দরকার, আমার বাবার চিকিৎসার দরকার, মায়ের অসুস্থ চিকিৎসার দরকার, সন্তানকে সালাতের নির্দেশ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আলাকুম সালাত তাহুম আপনা সবাইকে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও সালাতের নির্দেশ দাও। আমরা বাবা ভাই সালাত আদায় করি না সন্তান দিকে নির্দেশ দিব বাবা বলে ফরজ সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া আমার শিক্ষা হবে। কারণ নামাজ এমন এক ইবাদত সালাত এমন এক ইবাদত যে ইবাদত সমস্ত অশ্লীলতা থেকে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই সালাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল অশ্লীলতা থেকে সকল মুনকার থেকে দূরে রাখেন। আজকে আমাদের সন্তানেরা যে ভালো প্রশিক্ষিত হচ্ছে, আমাদের সন্তানেরা বিভিন্ন ভাবে বিপন্নতা করছে, এটার বড় একটা কারণ সন্তানদেরকে আমরা নামাজ দেখাই না। যেই সন্তান নামাজি হবে সেই সন্তান আমার বাসাপ্ত হবে না, যে সন্তান নামাজি হবে ওই সন্তান করবে না, যে সন্তান নামাজি হবে সেই সন্তান যারা দেবে যারা ইত্যাদি একসাথে জড়িত হবে না। এই জন্য সন্তানের অধিকার হলো সন্তানকে নামাজ জানাতে হবে, সন্তানকে পদ্মাশীল বানাইতে হবে, মেয়েদেরকে 7 বছর হওয়ার সাথে সাথে পর্দা দিতে পর্দার বিধি কেন শিখাইতে হবে। কিন্তু আপনারা দেখা যায় মেয়েদেরকে ছোটবেলা থেকে ছোট মেয়েদেরকে জিনিসের প্যান্ট পরাই, বিভিন্ন ধরনের ভিডিওতে ডিজাইন জোড়া নামা পরাই, মানে ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত করি ডিজাইন জোড়া সেটি কাজ করে ইসলামী মিষ্টি কাপড়ের সাথে পরিচয় করাই না, পরিচয় করাই ডিজাইন জোড়া মিষ্টি কাপড়ের সাথে। এই কারণে ওই মেয়ে বড় হওয়ার পরে তার ক্ষমতাটা করা আচার করা তাহলে সন্তানকে ভেজালা শিক্ষা দেওয়া সলাৎ শিক্ষা দেওয়া তার নিয়ম শিক্ষা দেওয়া সলাহীন নানান দিনের উপরে গড়ে তোলা এটা মা বাবার উপরে বড় ধরনের একটা ফরজ, এটা সন্তানের একটা অধিকার। এই অধিকার যদি আমরা আয়ত্ত করি বাসায় ছেলে মেয়ে স্ত্রী দেখে মনে দেখে তোমার পূরণ করতে কত টাকা লাগে, তাকদীর ও রশাদ ফজর আল্লাহ পাক করতে। কিন্তু তার জন্য সকাল 10টা পর্যন্ত ঘুমায় আছে, তাহলে এই নামাজের জন্য বলবে সে নাকি উনি কত টাকা লাগে না পড়ি বাড়ির মানুষকে ভূত থেকে বাবা বেঁচে রবি পড়তে বেঁচে রবি উনি তো বলেন না এইটা স্বামীর উপরে ফরজ, স্বামীর উপরে ফরজ, স্ত্রীর প্রতি সদাচরণ করা, স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা, স্ত্রী স্বামীর থেকে ভালো ব্যবহার করা, এটা তো অঙ্গীকার। কিন্তু অনেক স্বামী আমরা স্ত্রীর সাথে ব্যবহার করি না। স্বামীর কথা মানব না, অমুক জায়গায় অথচ স্বামীর কথা শোনা ফরজ। স্বামীর কথা না শুনে আমার মাধ্যমে ভালো করে শুনুন, স্বামীরা ভক্ত না করে স্বামীর কথা না শুনে আপনি কোনদিন জান্নাত যাওয়ার আশা করতে পারেন না। জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই স্বামী আমার ভক্ত লাগবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীকে মানতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই হক গুলো আমাদের স্বামী উপস্থিত দ্বারা করতে হবে। আত্মীয় স্বজনের কিছু হওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এমনকি যদি বোন যদি বাবার বাড়ি থেকে মা বাবার সম্পত্তিতে নিয়ে যায় তাহলে তার বাবার বাড়ি তার কাছেও আসতে পারে না। জায়গা কমে যাতে নিজের আত্মীয় বাড়ির কাছে নিয়ে আসতে পারে না, মানে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার হক সব নষ্ট বিনষ্ট করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার হককে ফরজ করেছেন। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের অধিকার সঠিকভাবে আদায় করে দাও। সূরা আনসার 36 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যারা এই পদ্ধতি মানবে না, ওয়া মান ইয়াসাল্লাহু رسوله ويتعبد حدوده يدخله نارا خالدا فيها এমন ভাবে জাহান্নামে ঢুকাবো জীবনের বের হওয়ার সম্ভাবনা নাই, স্থায়ীভাবে জাহান্নামে ঢুকাই দিবে। যদি এই সম্পত্তি বর্ণনে সামান্য করে না একদিন পরিমাণে কাউকে পরিমাণ ভেঙে করা তাহলে আল্লাহ জীবনটা করে সম্ভব দেয়, আল্লাহ জীবনটা কুকুর সম্ভব দেয় নাই, আল্লাহ এই জীবনটা কোন একটা পত্রিকা কাউকে কবুল করবে না। আপনি বনে সম্পদ রেখে গেছেন, কুকুর সম্পদ রেখে গেছেন, আপনার সম্পদ কি হালাল না হারাম? হারাম। এই সম্পদ রেখে যত আবাদত করবেন আল্লাহ পাক তোমার আবাদ কবুল করবেন না। আপনি সবাইটা সবাইকে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে অনেক অনেক দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি দেওয়ার ইচ্ছা না করেন ওই সবগুলো চলে যাবে, বনেটা তার দিকে দেওয়া থাকবে না, সব চলে যাবে যদি আপনি আল্লাহ দেওয়ার ইচ্ছা না করেন। মাস্টার কি আপনি জানান আর এই জায়গাটাতে দেখে কি একার জন্য রেখে দেবেন, আপনি জাহান নামে চলবেন ছেলে মেয়েদের কারণ আপনি কিভাবে জানলেন এমনকি কোন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আপনি মনে গেছেন আল্লাহ নির্ধারিত পদ্ধতি আনাতে হবে, কোন কোন মা বাবা বলে শায়েখ আমি তো মারা গেলে আমার ছেলে দেবে না মারা বাড়ি করবো, এই জন্য আমি গর্বন করিতেছি আপনার ছেলে সব জায়গা আল্লাহ আশে আল্লাহ কিছু খাওয়া যায় সবাই কথা সবাই দেখে জান্নাতের বাড়িতে করতে সম্ভব হবে, কিভাবে উন্নত করা যাবে সেই চেষ্টা করে তো আমাদের দরকার। তাহলে জান্নাতের বাড়ি উন্নত করার বর্ণনা তো আল্লাহর ঘরকে উন্নত করা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি তো খোদার ওসিলা আমার খাওয়া দাওয়া কেন? তখন বান্দা আল্লাহ তাআলা তোমার কথা বলে দেখে গেলে আমি যদি ওই সম্পদকে বুঝিয়ে দিয়েছে আখেরাতের জন্য টাকা।